মা মিনার লাল তোমায় সালাম জানাই, মা মিনার লাল তোমায় সালাম জানাই, তোমার প্রেমে পাগল আমি ব্যাকুল হয়ে যাই। মা মিনার লাল তোমায় সালাম জানাই, মা মিনার লাল তোমায় সালাম জানাই, তোমার প্রেমে পাগল আমি ব্যাকুল হয়ে যাই। তুমি জন্ম নিলে সুবহ সাদিকের সময়, আমিনার ঘর আলোয় ভরে যায়। মা আমিনা বলে নূরের প্রদীপ জ্বলে, মা আমিনা বলে নূরের প্রদীপ জ্বলে, আমার ঘরে এলো আজি খোদার করুণা। তোমার ইশক দিওয়ানা গো নবী ইশক দিওয়ানা, তোমার ইশক দিওয়ানা গো নবী ইশক দিওয়ানা। ও মায়া মিনার লাল তোমায় সালাম জানাই, মা মিনার লাল তোমায় সালাম জানাই, তোমার প্রেমে পাগল আমি ব্যাকুল হয়ে যাই। তুমি জন্মের আগে পিতাজিকে হারালে, ছয় বছর বয়সে আম্মা বিদায় নিলেন, নবী এতিম অসহায় কাঁদেন উম্মতের মায়ায়, নবী এতিম অসহায় কাঁদেন উম্মতের মায়ায়, আজও কাঁদে দয়ার নবী সোনার মদিনায়, তোমার প্রেমে পাগল আমি ব্যাকুল হয়ে যাই, তোমার প্রেমে পাগল আমি ব্যাকুল হয়ে যাই। ও মায়া মিনার লাল তোমায়, মায়া মিনার লাল তোমায় সালাম জানাই, তোমার প্রেমে পাগল আমি ব্যাকুল হয়ে যাই, তোমার প্রেমে পাগল আমি ব্যাকুল হয়ে যাই। তুমি দাওয়াত নিয়ে গেলেন ইহুদি দেরি কাছে, আনিল ঈমান বেদিন গানে, তুমি দাওয়াত নিয়ে গেলেন ইহুদি দেরি কাছে, আনিল ঈমান বেদিন গানে, নবীর নূরেতে আজ ত্রিভুবনে, নবীর নূরেতে আজ ত্রিভুবনে, উজ্জ্বল হলো দেখো আজি খোদার মহিমা। তোমার ইশক দিওয়ানা গো নবী ইশক দিওয়ানা, তোমার ইশক দিওয়ানা গো নবী ইশক দিওয়ানা, মায়া মিনার লাল তোমায় সালাম জানাই, ও মায়া মিনার লাল তোমায় সালাম জানাই, তোমার প্রেমে পাগল আমি ব্যাকুল হয়ে যাই। অতি সুন্দর কথা শুনবেন। তুমি মোর কণ্ঠেরই মালা, তুমি শাফাআতেরই ভেলা, তোমার ইশক দিওয়ানা আমি আজ হয়েছি ফানা, তোমার ইশক দিওয়ানা আমি আজ হয়েছি ফানা, তোমায় পেয়ে গেলে জীবন, তোমায় পেয়ে গেলে জীবন হবে ও জ্বালা, তোমার ইশক দিওয়ানা গো নবী ইশক দিওয়ানা, তোমার ইশক দিওয়ানা গো নবী ইশক দিওয়ানা, মায়া মিনার লাল তোমায় সালাম জানাই, তোমার প্রেমে পাগল আমি ব্যাকুল হয়ে যাই। শেষ কথা, শেষ কথা। দিল দিওয়ানা দয়ার নবীজি অন্তর ফেটে হয় চগচি ফিরোজেরি একটি আশা যাব আমি পাক মদিনা ফিরোজেরি একটি আশা যাব আমি পাক মদিনা তোমার কদম চুমে নবী হব যে দিওয়ানা তোমার ইশকে দিওয়ানা গো নবী ইশকে দিওয়ানা তোমার ইশকে দিওয়ানা গো নবী ইশকে দিওয়ানা মায়া মিনার লাল তোমায় সালাম জানাই ও মায়া মিনার লাল তোমায় সালাম জানাই তোমার প্রেমে পাগলে আমি ব্যাকুল হয়ে যাই তোমার প্রেমে পাগলে আমি ব্যাকুল হয়ে যাই।